মরিনা না চুপ কেন বল, পৃথিবী আজ নীরব কেন, খোলো আঁখি তোমার বন্ধ আর রেখো না, ও মরিনা না চুপ কেন বল, পৃথিবী আজ নীরব কেন, আইনা ছুটে আইনা না যে ঘুমাই ঘুম কেন ভাঙে না, নানা রে নীরবে মনের মাঝে শান্তি মোটেই মেলে না, সাগা বারা কাঁদে ভুবন কাঁদে কাঁদে আসমান জমিন, বনের পশু কাঁদে পাহাড় কাঁদে কাঁদে জিবরিল আমিন, কাঁদে খোদার সিংহাসন কাঁদে খোদার সিংহাসন, কাঁদে ফাতেমা জননী ও মরিনা না চুপ কেন বল, পৃথিবী আজ নীরব কেন, নবীর মরণ খবর শুনে ওমর দিশাহারা হই তখনি, চতুর্দিকে কলরব একই হল রব সাহাবাদের চোখে পানি, নবীর মরণ খবর শুনে ওমর দিশাহারা হই তখনি, চতুর্দিকে কলরব একই হল রব সাহাবাদের চোখে পানি, হাফসি বেলাল পাগল হাফসি বেলাল পাগল, আর করে না মুআজিনি ও মরিনা না চুপ কেন বল, পৃথিবী আজ আঁধার কেন, খোলো আঁখি তোমার বন্ধ আর রেখো না, অমর না না চুপ কেন বল, পৃথিবী আজ নীরব কেন, ডুকুরে কাঁদে হাসান কাঁদে হোসেন ফাতেমার আঁচল ধরে, শোনো গো আমি জান নীরব নানা জান শুয়ে কেন একা ঘরে, কে নেবে গোলে মোদের কে নেবে গোলে মোদের, কে করিবে বলো আদর ও মরিনা না চুপ কেন বল, পৃথিবী আজ নীরব কেন, খোলো আঁখি তোমার বন্ধ আর রেখো না, ও মরিনা না চুপ কেন বল, পৃথিবী আজ নীরব কেন, আইনা ছুঁচে আই নানা যে ঘুমাই ঘুম কেন ভাঙে না, নানা রে নীরবে মনের মাঝে শান্তি মোটেই মেলে না, নবীর নূরের বদন নিয়ে চলে যখন দাফন করিবে বলে, নবীর বেটি ফাতেমা বলে শোনো না কোথায় যাও আব্বাকে নিয়ে, নবীর নূরের বদন নিয়ে চলে যখন দাফন করিবে বলে, নবীর বেটি ফাতেমা বলে শোনো না কোথায় যাও আব্বাকে নিয়ে, নিষ্ঠুর বলি তোমরা, নিষ্ঠুর বলি তোমরা, প্রাণে মায়া তো হলো না, অমর না চুপ কেন বলো, তিথি দিয়াজ আধার কেন। সাহাবারা কয় খোদার বিধান, শোনো হুসাইনের মিজান, যেতে হবে আসল ঘরে। সাহাবারা কয় খোদার বিধান, শোনো হুসাইনের মিজান, যেতে হবে আসল ঘরে। মায়ার বাঁধন ছিঁড়ে চুন গরে, ডাকিবে সবার গভীর ধারে। ওরে অবুজ সুরাজুদ্দিন, ওরে অবুজ সাহাজুদ্দিন, নবীর কথা ভাবনা অমর না খামোশ কেন, পিছি বিয়াজ আধার কেন। খোলো আঁখি তোমার বন্ধ আর রেখো না, অমর না চুপ কেন বলো, পিছি বিয়াজ নীরব কেন। আইনা ছুটে আই নানাজি ঘুমাই, ঘুম কেন ভাঙে না নানার নীরবে, মনের মাঝে শান্তি মোটেই মেলে না।